Book 2 66 66 66 ضمائر الملكية 1 সম্বন্ধবাচক সর্বনাম 1 সম্বন্ধবাচক সর্বনাম 1 أنا يا الخاص بي আমি আমার আমি আমার أنا لا أجد مفتاحي আমি আমার চাবি খুঁজে পাচ্ছি না আমি আমার চাবি খুঁজে পাচ্ছি না أنا لا أجد تذكرة سفري আমি আমার টিকিট খুঁজে পাচ্ছি না আমি আমার টিকিট খুঁজে পাচ্ছি না أنت كاف الخاص بك তুমি তোমার তুমি তোমার هل وجدت مفتاحك তুমি তোমার চাবি খুঁজে পেয়েছো তুমি তোমার চাবি খুঁজে পেয়েছো هل وجدت تذكرة سفرك তুমি তোমার টিকিট খুঁজে পেয়েছো তুমি তোমার টিকিট খুঁজে পেয়েছো هو هاء الخاص به সে তার সে তার هل تعرف اين مفتاحه তুমি জানো ওর চাবি কোথায় তুমি জানো ওর চাবি কোথায় هل تعرف اين تذكره سفره তুমি জানো ওর টিকিট কোথায় তুমি জানো ওর টিকিট কোথায় هي ها الخاص بها সে তার সে তার قد ضاعت نقودها তার টাকা চুরি হয়ে গেছে তার টাকা চুরি হয়ে গেছে وقد ضاعت ايضا بطاقتها الائتمانيه এবং তার ক্রেডিট কার্ডও চুরি হয়ে গেছে এবং তার ক্রেডিট কার্ডও চুরি হয়ে গেছে نحن نا الخاص بنا আমরা আমাদের আমরা আমাদের جدنا مريض আমাদের ঠাকুরদা দাদু অসুস্থ আমাদের ঠাকুরদা দাদু অসুস্থ جدتنا بعافيه আমাদের ঠাকুরমা দিদা সুস্থ আছেন আমাদের ঠাকুরমা দিদা সুস্থ আছেন انتم انتن كم كن الخاص بكم بكن তোমরা তোমাদের তোমরা তোমাদের اين ابوكم يا اطفال বাচ্চারা তোমাদের বাবা কোথায় বাচ্চারা তোমাদের বাবা কোথায় اين امكم يا اطفال বাচ্চারা তোমাদের মা কোথায় বাচ্চারা তোমাদের মা কোথায়